بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين، ومن صار على نهجه واستنى بسنته إلى يوم الدين، أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. إن الذين آمنوا والذين هادوا والصابئون والنصارى من آمن بالله واليوم الآخر وعمل صالحا فلا خوف عليهم ولا هم يحزنون. لا يذكر بني هم كشورا إيمان بني هم أدي يهودين أدي إبدس دين لمي هم نصارى انجترهم بس الله شاء آخر الدواهم إيمان بالصالح وعمل كرمي هم دناشي فلا خوف عليهم ولا هم يحزنون. أميهم نكر بس غير النتي أبي بس هي تمام بس نتي إبه هي كريان ما المستقبل غير بس غير بس نتي أميهم نكا ولا هم يحزنون الدنيا غا أميهم نكر إيفا وكان تتقدم هي تمام كرا كسرهم جهلا. أي إيمان أميهم نشا يهودينا نصارى نا أبي بس دينك تبع نوتي أميهم قترين الله شاء آخر الدوام إيمان أميهم ایبای میهونگه بتیم بس دین خت تبعانو جه. امیهونگه تریم بس الله شا آخرت دواهن ایمان بس صالح و عمل کوفیه. امیهونگه بس وقتی سرگه سرگه کی ای کریان وین مستقبل که دنگ ابس بیر ابس اون نان تن نونه. آدی بیت ودی ابس کامیگی متشکی تانو کران جهیم تان ابس نونه. لقد اخذنا ميثاق بني اسرائيل و ارسلنا اليهم رسلا. همکارمون تیم الله دانو اسرائیل میهونگه کی بن عهدو کشوره پیمی وارسلنا اليهم رسلا ادي اميهم گتريا باب الرسول بيكن تمن الله فنبي اميهم گلات باب الرسول بيكن بدان تمن گلات اي بنو اسرائيل ميهم گلات كلما جاءهم رسول بما لا تهوى انفسهم دين قوم فهر کو سے ميهم گلات الرسول کو ان هندوگا اميهم نور ہے کما کاگین اہی اميهم ہننے دے کما کاگے اميهم اتکنے دے تا اللہ با ولا بشریت ابا نفس دوہ کوس قبول القرآن الله سبحانه وتعالى باوال بشريتك إميهم هنّي دي كمكاجن إميهم قاتكم فهرك رسولك أنه دوغا فريقا كذبوا إبا رسول إميهم دوغ كريه وفريقا يقتلون أدي إبا رسول إميهم قتل كريه فأنا مستعلم إميهم تربى داغن باب الرسول إبراهيم فانا فهو وداغن يريها رسول بيكن وداغن تبانو إسرائيل إميهم قتلين إميهم إباك دوغ كريه أن إباك قتل كريه إيسا عليه السلام دوغ كريه إميهم زكريا عليه السلام ويحيى عليه السلام أيهم قتلوا كل نبي بيكلم قتلوا كفتي بين منهم نكيمي يهودين وحسبوا أن لا تكون فتنة فعموا وصموا ثم تاب الله عليهم أيهم هي كريه أيهم نكون إبس امتحان نعم نعم دنيا إبس امتحان الله سبحانه وتعالى مجسما نكما شيء أيهم هي كري فعموا وصموا أنتم أيهم كانوا جندي أي أدي بيرو جندي ثم تاب الله عليهم دين الله عن الكاسمين ومشيط صوبان البيئة أميهم كانوا يقول لي مرادك حق فنو حق من كانوا فنو وصموا دي بير وقال لي بهي حق بهنا حتى أميهم إدرجين أميهم واسد وقال لي إحالة أميهم تبا الله سبحانه وتعالى أميهم التوبة البيئة ثم عموا وصموا كثير منهم دين الكاسمين بترين جينا بياكو كانوا بير وقال لي بمعنى كي حق وهم حق فنو أميهم اكبار والله بصير بما يعملون الله سبحانه وتعالى إباميهم كراكا تتمر بلغا مريم لقد كفر الذين قالوا إن الله هو المسيح بن مريم همكشور مفدان بنميهم كافر وجه همكشور الله سبحانه وتعالى كي أي مريم قدر إيسا مريم قدر إيسا الله كي أي مريم قدر إيسا بنميهم هم يدين بس كافر وجه الله قرباني فقال المسيح يا بني اسرائيل ادي عيسى فانوس دنا اخواني مفدان اي بنو اسرائيل مستكن عبد الله تبامهم الله ملكم قراشه ربي وربكم اكلانج اي تمنى غير رسكلانج تبامهم غير رسكلانج عيسى عليه السلام ان مفدان بنو اسرائيل من بداوه في ايه نما سميهم بلاني عيسى فانك اي الله الهك اي اميهم كافروا جل الله يقول عيسى فانو بفدان نوحي بدال الفاني أميهن إنه من يشرك بالله هم كرروا الله الشريك قرامي هذا الناشئ بفدان بنو أي شركة إيسا قفانا كي أي الله بني ميهن يقولوا رب الشركة أمكنون شريك را الله شريك را ميهاد الناس فقد حرم الله عليه الجنة ومأواه النار فهما كشور الله سبحانه وتعالى إليه جمتش الصور حرام كرا الغافية ومأواه النار أد إينا جتمتش كينا ركا إينا دام جتنا كينا ركا الله شريك كف ميها جمتش الله من الصور حرام كرا الغافية بيربودو كم إنا في جاتو ورب بيربودو كم أي قرآن الله بحر غاهي كرا الغافية وما يؤمن أكثرهم بالله إلا وهم مشركون مستهم يترين دينا ميهم الله إيمان إنه يكلم شريك كرا حال منوي এবাহি ঈমান বেগেন তিবে গেন বেসে বশারিয়ে উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিতাব মে বায়াক পরক গিনা বায়াক ঈমান বেগেন তিবে এবা আল্লাহ শরীক উপরে আল্লাহ শরীক উপরে মিহা গে নতিজা আল্লাহ বায়াক করবানি আল্লাহ শরীক উপরে মিহা দা নাশি আমা কোশন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন হিগমা চসুর গ হারাম করব গাফিয়ে ওয়া মাওয়াহুম নার আদিনা গে তামাচ জি নরকে ওয়া মা লিল যালিমিন মিন আনসার আদি আন ইয়াবির নাকা মাদাদ কুরআনে ফরাতিন নবে এবাহি শিরু কুরআমি হুন নাকা কিয়ামত দুহগা এব বেস মাদাদ দেনে ফরাতিন নতে لقد كفر الذين قالوا ان الله ثالث ثلاثه هم كفروا مثلان بنيهم فاخر وجه هم كفروا الله سبحانه وتعالى تين اله قر تين من اله اي يمهم مناغتو عيسى غفانا مريم غفانا الله مي تين اله يمهم مناغتو ادي يكتر باي يمهم بناني اصل اله كي مي تين فراتو كي مجموعه اي بهي عيسى عليه السلام مريم غفانا الله مي تين فرات جماعه كن اله كمي وني এমিহকে তেন বাই মিহম গুনা গত আল্লাহ নে কুরবানি ইফাদান বুনি মিহম কাফির ওয়াজ্জি আল্লাহ কি ইতিন ইলাহম কুরে তিন মানে ইলাহে ওমা মিন ইলাহিন ইল্লা ইলাহু ওয়াহিদ হামা কাশাবারু ইম ইলাহ কি ইয়া ইলাহ কুন ওয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলাহ কি ইম ফারাতে কি আই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়া ইন লাম ইয়ানতাহু আম্মা ইয়াকুলুন এমিহম গুনা বুনুন তাকু এমিহম হুটাম লাস ইকাম গওয়ানামা تميهم يا بناء بننتك ميهم اكتبان نوجهكم قوانما لا يمسن الذين كفروا منهم عذاب أليم اميهم يتنين كافر ويميهم يجاغا بين دني عذاب بيهن كان كشاوره ابه يميهم بين دني عذاب بيهن كان كشاوره ابننتك ميهم اكتبان نوجهكم قوانما توبان نوجهكم قوانما افلا يتوبون الى الله ويستغفرونه اميهم الله التوبه نوم بيه আদি একলাঙ্গে হাততুম ফাহ মুসলমা নেদেম বিহিয়ে নেদেম বিকিবে গিয়ে আল্লাহকে হযরতঙ্গে মিয়ন তওবা নওয়ান বিকিবে হে আদি একলাঙ্গে হাততুম ফাহ মুসলমা গদি নুদন্নম বিকিবে হে একলাঙ্গে এই গিনকিনে ফাহ মুসলমা ও গান তাস কলাঙ্গে মাল মাসীহ ইবনু মারইয়াম ইল্লা রাসূলুন মারইয়াম গফান গদর ঈসা গফান কি এই রাসূল কি আল্লাহ عيسى غفان وي الله رسوله كما غمنوي قد خلت من قبله الرسل اكلا غفان كل بسم الله بها الرسول اسمه غسفاي بها الرسول وامه صديقه ادي كلي غفان كما ما فلكي اي تدوري بها كملك مريم غفان اي ورت تدوري بها كملك كما نا ودال بس فلكي تدو بس فلكي عيسى غفان كي اي الله سبحانه وتعالى كلمه فلك كما نا ودال ما كي اي ورت تدو بس فلكي كان ياكلان الطعام الله ما يقرن ما الله وحي قرباني عيسى غفان ورسوله كما قام من وين وي هم قري رسول بي كلام فدا امي هنا انجينا يهودي نهار صورا انا امي هنا هم رانغلا انجينا قرين بس دا رسول من سبو سوا كان بنو اسلام من كتر اتن اتن نبي قال الله من فن وفا امي هنا رانغلا انجينا كان هم اهن نبي فدا النبي كي كلي غفان كي اي ادي كلي غفان ما فلكي اي صديق اي كان ياكلان الطعام দেবেকাল নাকি এই ফরিকুলবা দেবেকাল কাইচ ইলাহক ওয়জ্জাকা কাইচ নুকানে ইলাহকং একশিগম ওয়াকামেন নুনে এ কাইচ কেওমাকি এ দেবেকাল নাকি এই ফরিকুলবা দেবেকাল এবি হুন নমরঙ্গলা ইগেনে এচ কাফিয়া কবো হাজা করম বেস দিয়েন এই ইলাহক গহুন নন জে সিফাতা কেন নু এ দেবেকালুং গে বহুরি এ সিফাতা ইনসান গে কিবাগ আল্লাহু লাযা ফাওয়া হুরি হা সিফাতা কিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানি ادبي كامل وكيباغا دمغرا كان ياكلان الطعام ادبي كانوا فريقوا بعد انظروا كيف نبين لهم الايات ثم انظروا ان يفقون كم بلا بلاش كما الله يميهن هكيتم بيان قد بني كينن هي كيها هكيتكن هي تمام الله بيان قد بني ان مش كم بلا بلاش ان يفقون اميهم امر جن يدني حق ذو كل فكم فدهكم قل أتعبدون من دون الله ما لا يملك لكم ضرا ولا نفعا فليفان ودال واشه كباميهم تي ألقان قراني الله فيها كباميهم إبس جلمن ادي ابس فادا بس تي فرايت كانونه تبام انت الغون قراني فرايت تكن هي تبام انا فرايت تك ابس فادا بس تي فرايت كانونه ادي ابس جلم بس تي فرايت كانونه والله هو السميع العليم ادي الله اي مولن اسا ودغم وا مولن دين ودغم وا فراتكي تبام انت الغون قرا فرايت تك اي ميهك جلم بس ادي فادا بس تي وين فرايت كانونه اي فرايت تكن هي تبام انت الغون قراني والله هو السميع العليم قل يا أهل الكتاب أي أهل الكتاب أي يهودين نصارى جميعهن لا تغلوا في دينكم تباميهم دينك حد فهنا لا نغافي غير الحق حق وطبع حق وطبع تباميهم وطبع دينك حق دوك لا فحد فهنا لا نغافي ولا تتبعوا أهواء قوم أي تباميهم إفد بيك إذنتك التبان واشي قد ضلوا خذوا ما كفر دين تي بيكي من قبل قرن بس وأضلوا كثيرا أدي جنبيكم أغفر الداء فتي ببايك ميهنك وضلوا عن سواء السبيل ميهنك أي كدم أكباك بابايك أي يهودين نصورا كوريك ميهن كارفا أميهن من هيت يبامين تتبع أميهن التبع نواجه يباميهن أميهنك خذوا ما كفر دين فتي ميهن أدي أتباكم أغفر الداء فتي ببايك ميهنك أميهن التبع نواجه لعن الذين كفروا من بني إسرائيل على لسان داود وعيسى بن مريم بنو إسرائيل من قتنى كافروا إميهم به إيسى عليه السلام التبانوا إميهم إميهم نبني داود عليه السلام قدوفلهم بس أدي إيسى عليه السلام قدوفلهم بس لعن الله فأي بنو إسرائيل منهم أي كافروا إميهم إيسى الفان وداعت من كرفان تبانوا إميهم داود عليه السلام قدوفلهم بس به زبور قرسوني من لعن الله فأي أدي إنجيل قرسوني من لعن الله فأي حقيقه لعن اللبن كيف كان ذلك بما عصوا وكانوا يعتدون اميهم ابيكلن اردم سبب ادي حد فان لا ديم سبب ابيكلن امر قربكن تنكون منا قربكن تتن ميهم قرم سبب كانوا لا يتناهون عن منكر فعلوا اميهم نكي اي اميهم قرا نباك من منا قرا بينون سبب ما يقول رسول الله عبد الله بن مسعود ميدار وثاني رسول الله صلى الله عليه وسلم حديث القرآن إن أول ما دخل النقص على بني إسرائيل فأنا أسألهم أنه تريان أم فرطما أني عيب وني كان الرجل يلقى الرجل إيه ترين ميهك ميهك بدل فإن بني إنا يا هذا إن ينميها الله التقوى ويتبات كرافة فدوق الله إكان كرون تبات حلال وغن النوي ثم يلقاه من الغد أن الدوه إنا بدل واحدك دين من دين نقوله دين هم أنا أكبر رحمة تربينا إم مزمة تيكا التنجع إشيند إم مجليكم مجليسكو هن تقوله دين نقوله من دين فرط ما دوها ببونا تيه النها دا دين نقوله دين هم أنا كرهم تربينا أنا كنا كتاب نبغاك من كرياس فلا يمنعه ذلك أن يكون أكله وشريبه وقائدا فلما فعلوا ذلك ضرب الله قلوب بعضهم ببعض এগতং এমিহং কান্তক পুরুং গে সবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমিহং গে হিত্তা গা কোরাই হিত্তা হার কোরাই আর কোরা গা এমিহং না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আনে এমিহং নাকি এমিহং গে তেরেগা একা কোনে কা কুরআন গায়া কা মানা কুরা বাইন নবী সামা কানু ইয়াফআলুন এমিহং গে কুরা কান্ত গহুরুন গায়া কা মায়ে তারা কাতিরাম মিনহুম ইয়াতাওয়াল্লাউন আল্লাযিনা কাফারু ফালাইফানা ফিনি ওয়া দা গন্নওয়ান এমিহং গে তেরেং গিনা মিহুম মুশরিকুনা রাহমাত তেরিওয়াতান এবহি মক্কা গে মুশরিকুনা أي مكة مشركون تبي رسول الله صلى الله عليه وسلم خلافة إكليك فانا خلافة جميعهم تيهم مجسوبهم مباميهم مشركون نارهم التريواني أدي مشركون نجي ترى غبر دي رسول الله صلى الله عليه وسلم عذاب التريم كمتش أميهم يبراني تباميهم نكيتي إم ما تبير هداية كتيميهم مشركون أميهم نكي مكة رأيت نكي إبعتوا قريشون هاجين أميهم نكي أي ليكين دنا أميهم نو أميهم كتيرة ليكين دنا أميهم تبي يهودي এরস মক্কাগে লিয়ে কেন্দন নবায় কত্তি বিয়া হুজি এমি হুং আস মনে কালেম না কিতি হাম এমমে মাতিবার হিদায়াত মাতি তিমি মিন নাম নামায় কালে ফাত তাবান মাতি গে তেন এমি হুং তিবি এমি হুং বুনিমা বেবস কবুল কো গে এই এমি হুং ইহুদি নবরং ইতবার কো মক্কাগে মুশরিক ইহুদি নবরং ইতবার করি আদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমি হুং না গুঞ্জাস্তালা লেবি নিকাম গুরওয়াম ফাদা এমমে সূরাতে বেস এমমে আয়াতে বেস তিবা মুগিন সালাত এমি হুং এমসাক বেস এমি হুং হালাল করি ইহুদি يهودين كترين يرو يغوت يميهم نفرون أمم مولون إيها جنس إما سكين هوا لكوري يميهم مصار بسينا الديغة إما يهودين أمران إتبار كوري بأمم ميهم نكيمي إهم بغن يهودين نابه يغوتون الله ميوحي قربني ترى كثيرا منهم ಕಡೆಗೆ ಫಾನ ಫಿನ್ ವಡಾಗನ್ನವಾ ನಿಮಗೆ ಗೊತ್ತಿರಂಗ ಗಿನಮೀಹುಂ ಮುಶ್ರಿಕುನ್ನ ಮಕ್ಕಾಗ ಮುಶ್ರಿಕುನ್ನ ರಹಮೆತ್ತರಿ ವಾತನ್ ನಬಿ ಸಮಾ ಕದ್ದಮತ್ ಲಹುಂ ಅನ್ಫುಸುಹುಂ ಅನ್ ಸಖಿತ ಅಲ್ಲಾಹು ಅಲೈಹಿಂ ವಫಿಲ್ ಅಜಾಬಿಹುಂ ಖಾಲಿದೂನ್ ಎಮೀಹುಂ ಎಮೀಹುಂಗೆ ನಫ್ಸುತಕಂ ಇಸ್ಕುರಿ ಕಂತಹುಗ ನುಬಾಕಮಾಯ ಕಮಗೆ ಸವಾಬುಂ ಅಲ್ಲಾಹು ಬಾಮಿಹುಂಗ ಮಚ್ಚ ಕೋಫಾ ಇಸ್ ಒಡಗನ್ನವಿಯೇ ಅದಿ ಅಜಾಬುಗ ಗಿಯಾಮಿದ್ದುಹುಗೆ ಬಾಮಿಹುಂ ದೆಮಿತಿ ಬೇನತೆ ವಲೌ ಕಾನು ಯುಮಿನೂನ ಬಿಲ್ಲಾಹಿ ಎಮೀಹುಂ ಅಲ್ಲಾಹ ಈಮಾನ್ ಬಿನಮ والنبي ادي نبيا وما انزل اليه ادي نبيا ان بابا له شريعه ما اتخذوهم اولياء اميهم المشركون مكه المشركون رحمه الله عليهم غتنه هديه اميهم الله تعالى نبيا هاي نبيا الله بابا له شريعه اميهم ايمان بينما اميهم مكه المشركون رحمه الله عليهم غتنه ولكن كثيرا منهم فاسقون كما قال اميهم غتنه اميهم فاسقون لا تجدن اشد الناس عداوه للذين امنوا اليهود ಕಲೇಫಾನ ಸೇನಿ ವಡಾಗನ್ನವಾನೆ ಅಶಬ್ದನ್ನಾಸಿ ಅಧಾವತಲ್ಲಿಲ್ಲದೀನಾಮನು ಈಮಾಂಬಿ ಮೀಸ್ತಕುನ್ನ ಎಮ್ಮೆ ವರ್ಗದಯಂ ಅಧಾವಾಯ್ತಿರ್ವೆಗೆಂಬ ಬಯಕಿ ಎಯ್ಯಹೂದೀನ್ ಕಮಗ ಕಲೇಫಾನ ಸೇನಿ ವಡಾಗನ್ನವಾನೆ ಮೋಮಿನುನ್ನ ಎಮ್ಮೆ ಬೊಡು ಅಧಾವಾಯ್ತಿರ್ ಬಯಕಿ ಯಹೂದೀನ್ ಅದಿ ಎ ಜಹಿಗೆನ್ ದೆಮ್ಮಲ್ಲದೀನ ಅಶ್ರಕು ಮುಶ್ರಿಕು ಮೋಮಿನುನ್ನ ಅದಿ ಅದದ್ದಾನ್ ದೆಮ್ಮೆಸ್ ಎಮ್ಮೆ ಬೊಡ ದುಶ್ಮನ ಬಯಕಿ ಯಹೂದೀನ್ ಎಮ್ಮೆ ನಸೇಂಗಲ್ಲ ಮುಸ್ಲಿಂ ನಸೇಂಗೆ ಯಹೂದೀನ್ ಅಲ್ಲಾಹು ಕೀಬಿ ಕುರಾನ್ ಗೆ ಸಹಜತೆ ಕಾರು ಕುರಿಂಗನ ವಹಿ ಕುರಬ್ಬಾ ಫಮುಮಿನುನ್ನ ಎಮ್ಮೆ ಅದಾವಾ ಇತ್ತರಿ ಬೈಗೆ ಗೊತ್ತು ಕಲಿ ಫನ ಫೇನ ಡಾಗನ್ನವಾನಿ ಯಹೂದಿನ ದೆನೆ ಮುಶ್ರಿಕು ವಲ ತಜಿದನ್ನ ಅಕ್ರಬಹುಂ ಮವದ್ದತನ್ ಲಿಲ್ಲದೀನ ಆಮನು ಲ್ಲದೀನ ಕಾಲು ಇನ್ನ ನಸಾರ ಅದಿ ಮುಮಿನುಂದಕ್ಕೆ ಎಮ್ಮೆ ಲೋಬಿವಾ ಬೈಗೆ ಕನುಗ ಮುಮಿನುಂದಕ್ಕೆ ಎಮ್ಮೆ ಲೋಬಿವಾ ಬೈಗೆ ಗೊತ್ತು ಕಲಿ ಫನ ಫೇನ ಡಾಗನ್ನವಾನಿ ನಸಾರ ಎಂದೇ ನಸಾರ ಅನ್ನ ಗೀತಂ ಕೊಳ ಹಿಮ್ಮಡ ಮಾತಿರ ಬೈ ಸವಕಿ ಎಮೀಹುನ್ನ ಕಿ ಎಯಿ ತವಾದವರಿಕಂ ಇಷ್ಟಿಯಾರ್ ಕುರುಮಿಯು ರೂಹಾನಿಯತ್ ಇಷ್ಟಿಯಾರ್ ಕುರುಮಿಯು ಹಮಿಯುನ್ನಕಿ ಅಳವರಿಕಂ ದುನಿಯವಿ ಹುರಿಹಾ ಎದು ತೆಗೆದು ತವಾದವರಿಕಂ ಇಷ್ಟಿಯಾರ್ ಕುರುಮಿಯು ಹಮಿಯುನ್ನಕಿ ಅಳವರಿ ಎನ್ನು ತೆರೆ ಗಿನೈ ಅಸೋರಾಂಗೆ ತೆರೆ ಹೆಂಗ ಮಾಕಿ ಬುರುವರಿ ಬಯಕು ನೆಂಗೆ ನಿಮ್ಮ ತೆರೆಯ ಏನ ಅಸೋರಾಯ್ನ ದೀಂಗಳು ವಾಯಲ್ ಬಯಕಿ ಎಸ್ ಯಹೂದಿ ಎಮಿ ಹುನಸ್ ಕೆ ಹಿಂ ಬಯಕಿ ಯಹೂದಿ ಎಮಿ ಹುಂಗ ಪಂ ವಾಯಲ ಎಮಿ ಹುಂಗ ಪತಂ ಉನಿ ತುರ್ಗೆನ ಬಯಕಿ ಎಸ್ ಯಹೂದಿ ಈಸಾ ಅಲೈಹಿ ಸಲಾಂ ಸಲೀಬನ್ ನಗಿ ಹುನಕಿ ಎಸ್ ಯಹೂದಿ ಮಿಮಿ ಹುಂ ನಕಿ ಮೋಮಿನುನ್ನ ಎಮ್ಮೆ ಕೊಡುತ್ತೆ ಅದಾವಾಯ್ತರೆ ಅಲ್ಲಾಹ್ ಹೇಕುರಬ್ಬನಿ ಮೋಮಿನುಂದಕ್ಕೆ ಎಮ್ಮೆ ಲೋಬಿವಾ ಬಯಕ್ ಹಮುಗ ಅಲೇಗ ಫಾನಫೇನಿ ಮಡಾಗನ್ನವಾನಿ ಏಯ್ ನಸಾರ ಅಲ್ಲಾಹ್ ಸುಬ್ಹಾನಹು ವತಾಲ ರೋಮ್ ಸುರತುಗೆ ಸಹ ಹೇಕುರಬ್ಬಾಫವೇ ಗುಲಿಬತ್ ರೋಮ್ ರೋಮ್ ಬಲಿ ವೆಜ್ಜೆ ರೋಮ್ ಗತಿವಿ ನಸಾರ ಐ ಫಾರಸ್ಕರಾಗಿ ನೀ ಹುಂ ಫಾರಸ್ಗ ಇದ್ದರು ರೋಮ್ ಕರಾಗ ನಸಾರ ಬಲಿ ವೆಜ್ಜೆ ಅಫಿ ಅದನ್ ಅಲ್ ಅರ್ದಿ ವಹುಂ ಮಿನ್ ಬಾದಿ ಗಲಬಿಹಿಂ ಸಯಗ್ಲಿಬೂನ್ ಅಕಮಕು ಎಮೀಹುಂ ಬಲಿಹುಂ ಅಫಹು ಅದಿ ಗದವಾನೆ ವಯೌಮೈದಿನ್ ಜಫ್ರಹುಲ್ ಮೊಮಿನ್ ಎದು ಹೋಗ ಮೊಮಿನು ಮುಫಾ ಕುರಾನ್ ಬಲ ನಸೋರಾಯ್ ಗದವಾನ್ ಇದು ಫಾಲ್ಸ್ ಕರಾಗೆ ಮೀಹುಂಗೆ ಮಚ್ಚ ನಸೋರಾಯ್ ಗದವಾದು ಹೋಗ ಮೊಮಿನು ಮುಫಾ ಕುರಾನ್ ಬೇಕಿದ್ದೇವೆ ಏಯ್ ಮಿಸಬಾ ಹೊರ ಅಲ್ಲೋ ವಹಿ ಕುರಬಾ ಫನಿ ಫಾರಿಸಿಂಗ್ ಎ ಮೀಹುಂ ವತ್ತರಿ ಮಕ್ಕಾಗೆ ಮುಶ್ರಿಕುನ್ನ ಸಬಕಿ ಮಕ್ಕಾಗೆ ಮುಶ್ರಿಕುನ್ನ ಕಿ ಏಯ್ ಬುನ್ ತಂಗಳ ಕುರಾ ಮೀಹುಂ ಫಾರಿಸಿಂಗ್ ನಕಿ ಮೇಲೆ ಫಾನಗಳ ಕುರಾನ್ ಮಜೂಸಿ ದೆನ್ ನಸೋರಾಂಗ್ ಎಮ್ಮೆ ಗಾಯವೆಗೆ ಮನೆ ಮೋಮಿನುನ್ನ ಏ ನಸೋರಾಯ್ ನಕ್ಕಿ ಸಮಾಯಿ ಫೋತಿಗೆ ಮತ್ತಿಗೆ ತೀವೇ ಒಮ್ಮೆಗೆ ನಸೋರಾಯ್ ಫಾರ್ಸಿಂಗ್ ಮಚ್ಚನೆ ಗದವಾದು ಹುಗ ಮೋಮಿನು ಉಫಾ ಕುರಾನ್ ಇದು ಹೋಗ ದೇ ಉಫಾ ಮೋಮಿನುನಲ್ಲಿ ಐ ಬದುರ ಗುರಾಮ ಸಿಂಗ್ ದುವಸ್ ಐ ಬದುರ ಗುರಾಮ ಆಗ ದುಹ ಮೋಮಿನುನ್ನ ಮಕ್ಕಾಗೆ ಮುಶ್ರಿಕು ಮಚ್ಚ ಕಾಮಿಯಾಬಲಿ ಗುಣ ದುವಸ್ ಐ ರೋಮ್ ಕರಾಗೆ ನಸೋರಾಯ್ ನ ಫಾರ್ಸ್ ಕರಾಗೆ ಮಿಹಂಗ ಮಚ್ಚ ನಸುಲಿ ಗುಣ ದುವಸ್ ದೇ ಉಫಾ ಮಿಹುನಲ್ಲಿ ಗುಣ ಇದು ಹೋಗ ಮೋಮಿನುನ್ನ ಅಲ್ಲಾಹ್ ಕುರಬನಿ ಮೋಮಿನುನ್ನ ಎಮ್ಮೆ ರಹಮತ್ತರಿ ಅದಿ ಎಮ್ಮೆ ಮೋಮಿನುಂದಕ್ಕೆ ಲೋಬಿ ಬೈಗೆ ಗೊತ್ತು ತಲೀಫಾನ ಫೆನಿಡಾಗನ್ನು ಅನ್ನ ಸ್ವರಾನೆ ಕೀಬೆಗೆ ಗಾಲಿ ಕವಿ ಅನ್ನ ಮಿನ್ಹುಂ ಕಿಸ್ಸೀಸೀನ ಅವರು ಹುಗಾನನ್ ಅನ್ನ ಹುಂ ಲಾ ಯಸ್ತಕಿಬೂನ್ ಸಬಕಿ ಎಮಿಹಿಂಗೆ ತೆರೆಗೆ ತಿಬ್ಬೆ ಅಳವರಿನ್ನ ತಕ್ವಾರ ಇಲ್ಮರಿ ಎಮಿಹಿಂಗೆ ತೆರೆಗೆ ತಿಬ್ಬೆ ಅನ್ನ ಹುಂ ಲಾ ಯಸ್ತಕಿಬೂನ್ ಎಮಿಹುಂ ಕಿಬ್ರು ವರಿನು ಎತೆ ಎಮಿಹುಂ ನಕಿ ಬೊಡಾವರಿವ ಬೈನೂನೆ ವರತ್ತವಾ ಬವರಿ ಬೈಕೆ ಎಮಿಹುಂ ನಕಿ ಫಇಜಾ ಸಮಿಊ ಮಾ ಉನ್ಜಿಲ ಇಲಾ ರಸೂಲ್ ರಸೂಲಾಗಿ ಮಚ್ಚಬ್ಬಾವಾಲವನು ಎಚ್ ವಹಿ ಎಮಿಹುಂ ಅಹಾಹಿನುಗ ತರಾ ಆಯುನಹುಂ ತಫೀದು ಮಿನ ದಮ್ಇ ಕಲೀಫಾನ ಫೆನಿವಡಾಗನ್ವಾನ ಎಮಿಹುಂಗೆ ಲೋತಕುಂ ಕರ್ಣ ಅವರುಗೆಂದಾತ ಬಿಮಾ ಅರಫು ಮಿನ ಅಲ್ ಹಕ್ ಐ ಎಮಿಹುಂ ನಂ ಹಕ್ಕುಕಂ ಎಂ ಮುಸವಗುನ್ನೆ ಏಯ್ ನಜಾಶಿ ಫದ ಬೇಬೇಕ ನಜಾಶಿ ಕುನಿ ಮತೀಗ ನಜಾಶಿ ಗಾತ ಅಮ್ರುಬುನ ಆಸೈ ಏರ ಅಮ್ರುಬುನ ಆಸ್ ಇಸ್ಲಾಮ್ ಎನ್ನುವೆ ಅಮ್ರುಬುನ ಆಸ್ ಐ ಮುಶ್ರಿಕುಂಗೆ ಫರಾತುಂ ಏಯ್ ಹಬುಷ್ಕರಾಂ ಹಿಜ್ರ ಕುರಿಮಿಹುಂ ತಬ್ಬಲ ಏ ಅಮ್ರುಬುನ ಆಸ್ ನಜಾಶಿಗೆ ಅರ್ಜಿ ಹಾಕ್ಬೋಸ್ ಕೊರತ ಮೆಹದಿ ದೋಬು ನೀರು ಮುಶ್ರಿಗೆತ್ತಾಯಿ ದೋಬು ಹೆದಿ ಎಮಿ ಹುಣ ಎಮಿ ಹುಂಗೆ ಅಳಂ ಸಾಹಿಬ್ ಮಿ ಹುಂಗೆ ಕಿವೆ ಫಿದಂಗ ಆಸುಳ ಬೈಕೆ ಎಮಿ ಹುಣಕಿಯೇ ಅದಿ ಕಲೇಗೆ ಫಾನ್ಗೆ ದೀನಂ ಹುತ್ತರು ಎಚ್ಚಿ ಕಿಯಾ ಬೈಕೆ ಎಮಿ ಹುಣಕಿಯೇ نجاشی کی نصورا اہم نجاشی امی ہوں حاضر قرمان انگی کلیفان کے دربار نجاشی کے دربار اصحاب کلن تن حاضر جو فرمون ابی طالب کلیفان قرآن کے آیت تک کی باوی دار بھی نجاشی دار ونی کلیم عیسی علیہ السلام بہ کو تمن کی کہے یہ اہم مریم سورہ کی باوی دار مریم سورہ تو عیسی علیہ السلام کے واہ اے کو تو نجاشی کیرت قرمان کرتے اللہ وہی قرمان امی ہوں اللہ سبحانہ وتعالی رسول اللہ مچیں گے باوالو ربی وحی سورت نے یوں آہا ہے دوگا ترا آئینہم تفیر تبا فنان و تلیفان فنیڈا ہے گنوانے امیہم گے لڑوں کرم وہی گندہ آتا مما عرفو من الحق ای امیہم نا حق وگم گے سوا منے یقولون امیہم دنمانے تے ابقتو ربنا آمنا ایہد اللہ سکلاکو اہرم ایمان بجیم و افقتونا لیوان دے ومع الشاہدین ہکی ورنہ ہوگا علمان لیوان دے ہکی دے بائی گتو گیام এবাহিমি বাসনেহিমি হুঙ্গে মাচ্চা ইয়াহুদিনা নাসরাঙ্গে তেন হাগগু গাবু নুকুরি মি হুঙ্গে মাচ্চা হে কি দে বাই গতো গতো নামে দি উবাস এতি মান নামে এগে হাগগু কা ফামালানা লা নুমিনু বিল্লাহি ওয়া মা জাআনা মিনাল হক হারনা ইকাশিগান বিসমি আল্লাহ ঈমান নুমে আদি আহরমি গাতান হাগগান ঈমান নুমে ইকাশিগান নু হারনা ওয়া নাতমা আন ইউদখিলানা রাব্বুনা মাআল কওমিস সালিহিন আর উম্মিদ কুরমা اللہ سبحانہ و تعالی صالحون گے تیرے صالحون گے تیرے ہر بندہ دوانے کما ان امید کرم فاصابہم اللہ بما قالوا انہم بنی بنوم کے سبب اللہ انہم اجر دے دیے اے اجر کی کو جنات تجری من تحتها الانہار اے سورو کے تکے اتن تن کے درن آر تو دمی گنوا خالدین فیھا اتن دے دمی دمی تی بے گو تشے فذالک جزاء المحسنین اے احسان ترین کے جزاء احسان ترین دے بدلے والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب الجحيم أدي كافر وتمن الله جاء تدعو قلمهم الناس إنهم كي أي نركون تبرنا يا أيها الذين آمنوا أي إيمان بالجنيس تكن لا تحرموا طيبات ما أحل الله لكم تبامهم الله تبامهم من حلال قرجي ريبتي تكتي حرام قراش ولا تعتدوا أي تبامهم حد فهنا لا نداش إن الله لا يحب المعتدين أمكرهم الله سبحانه وتعالى حد فهنا لا داميهم دك لو بيور نغنى الله ما يقول من تبامهم كلانك حلال قرجي تكتي حرام قطوغا حرام كمن دكيش إبن حرام قراش ميگه دی دیگه تن علم ریم بیان کرده است. یک گوته کی که به امی هم زاهد و آشه کیه. دنیا تی من نبین من نونه مولین تی من نهون نانه کنگ آخرت هم مسیع کنن. یک گوته یک حالا مقصود یک دل الله سبحانه و تعالى که به امی هم حلال کرده بیته که حرام نکرده. مثال کمیرو کایت چی الله هنیم حلال کرده. حلال گوته بیته که تو دید چیه. به امی هم مثال که دنیا گه دم که ای تی من نمیرو چن نکانه. تی من نه حرامه میرو چی. یک گوته واه کی بونه حران نقران الله على الكل بيد بسج الله نبي يعني وني الله سبحانه وتعالى وحيد بس الاضافه افاده كما تعرف عن قران الله كي تبان قال لكم يا ايها النبي لما تحرم ما احل الله لك تبتغي مرضات ازواجك اي نبي يا كليك فان الله على الكل بيد اتش كليك فان تي حرام قران بيد بين هي لما تحرم ما احل الله كليك فان كليك فان ابي كمال غيرهم هي تي ايدن می آیتا به گفتم دسبب نزول وارد بن اس سبب نزول کی ای رسول الله صلی الله علیه و سلم کلی فان ابی کان بلن نوان ام المساکین کیا ام المساکین کان بلے نام کی اس زینب اے زینب بنت جحش نو کلی فان دی زینب کا کان بلے زینب بنت جحش می زینب ام المساکین اے کمنا گارے کلی فان کم دو ما مو ہی پوا اے کمنا اے کی ور مسکت کر بے کان بلے ara masakket kurabba be kamale kamana ki ei maamui masakket kurabba e kamana adi atharuge masakket ves kurabba be kamale e kamana ga arhum waram nir maame kome do kamana tayyar kurati e kale fan kome do hako kale e kamana ga arhum maamui kawa den aisha ge fan e kam bodu je rasulullah sallallahu alaihi wasallam ge abiya be kamalung ge terega emme ghirat teri abi kamala ki aisha ge fan e kamana e kam bodu ge kamana hafsa ge arhum aisha dannani hafsa e رسول الله صلى الله عليه وسلم قبل يغات ان فرتما قبل يغات ند ودا ين فيا اذا رواه ما عافير بس خليفانو گه انا فرون اب دوای اهم اذا رواه ده حفصا اذا رواه کینه بگن هي هنت من بنام دي دن دي هم بناش ايش دي فانو قرون قر ديما اكمنا اكما ابس دي ايش دي فانو اذا رواه تمن كمنا يغا اريها ان فرتما خليفانو ودا ين دي تمن كمنا سي هم اذا رواه ده رسول الله صلى الله عليه وسلم فرتما ودا ين نبي عائشة رفانة غاريها بدا وداعي تيمة عائشة رفانة بدا لي معافير وغسب بدا يكالي فانة بأنغفور মাহফিরা কি এই লনমে দুকাশে লনমে দুকাশ এম লনমে দুরহালানে একে বুড়ো কায়কি সঙ্গালানে কোঠায় লনমে দুকে গাছ এখানে ফানা এ চিসে ফারি নকল লনমে দে ফিয়ে গেলে ফান ফারি কোবাই চেন নহে কি এখানে ফানা এই জিবরিল কে ফানা বা আতক দক্কাতি এখানে ফানা ফেদে চি ফারি নকল আইস তো ফানা হিম বিদা আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ গান্ধী বিদা আলাইহি মে তুমি ফানা ফেদে চি ফারি নকল হবে এই তুমি কলে ফানা নুরুস সালাহ কি দেন কলে ফানা হাফসা গারি বড়াগতি বড়াগতি হাফসা সেন বিদা আলাইহি দেন দেবে কবলুম হিম বিদা আলাইহি মে কলে ফানা হি ফুকুরবি এ মামুইকে সবাবুন নে এ বাস্তানি কুতি হেন বি একলে ফানা বিদা আলাইহি কিমন্না জাইনাব গারি হুম মামুই ফিয়াই তো চন্ন বনে এমা দেন দুহাক ওয়াস একমনাগে আর হাকুম মামুইয়ান নবনামে মামুই হারাম হতে না করে ফান এন্দ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বগতুম আই বাওয়ারে বানি করে ফান গমাচ্চা ইয়া আইয়ুহান নবী ওয়া নবিয়্যা লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক কালে ফান আল্লাহ হালাল করে বিচ্ছে কালে ফান তি হারাম করে বানি কি বেহিয়ে তব তাগী মারওয়াত আজওয়াজিক কালে ফান কালে ফান আমি খাবালুম গরু রুহুম হেয়ে ফি এদেন এদে বড়া গেল আল্লাহ গফুর রহিম তে করে বি ফাফে কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম লাফিয়ে আল্লাহ এখানে ফান করব কোন ফাফে ফুসা না করব এখন মে একাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হালাল করে দিয়েছে এই বিসমিয়া তুমি দেগেন নয় হারাম করে এই বিসমিয়া হালাল হারাম এই বড় মুহিম মাসলে হাই আমি মিয়া কো বালান লাই মাসলে বনে কেন এই একাম গে আহলু বেরিন না একাম বনে দেবে আল্লাহ হালাল করে দিয়েছে হারাম এ বনে দিয়ে আইনা শরিয়াত এ হেদি রব্বে কমং এ না দাওয়া করে রব্বে কমং এ না দাওয়া করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করে দিয়েছে হালাল কতক বনফিয়া আদি হালাল করে দিয়েছে হারাম কতক বনফিয়া রব্বে কমে দাওয়া করে আল্লাহ কি তুগান গহি কুরবানি তিবামি হু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়া রাহিম ফরায়েত তে কর তিবামি হু গে ইলমু ইন না রাহিবুন তাকিয়া রব্বুন তে কম গতি হাদান নি এবাগু তো আদিবুন আদিবুন হাতিম আত-তায়ি কালে ফান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইন্না হাদা রাসূলা কিমান্নামেন্নে রাহেবুন্না ইলমেরিন্নে রব্বুন্না কান্না হাদান ইত্তাখাযু আহবারাহুম রুহবানাহুম আরবাবা মিন দুনিল্লাহ আল্লাহ কুরআন গহি কুরআন এ আইকিমা বিদারবানি কো আদি আসসায়াতাম দান্না আদি ইহি কুরিগে ইহু নাসারা আদি ইহি কুরিগে নাসারা ইসলামে ডাগেন নমো কুরিগা এ আয় রাসূলুল্লাহ কিয়া বিদারবা আদি ইগাডাগেন কে ফান দান্না আল্লাহ রাসূল আহরম আহরম গে ইলমেরিন্না রাহেবুন্নে নাহাদাম রব্বুন তাহিকামুগা এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিস কুরআনি এ আদিয়ে নিকম বিদাল বেলাহে কেবে আমি হুঙ্গে ইলমের না কেবে আমি হুঙ্গে বড়কি কেবে আমি নাকামে হালাল কুরিমা একং হালাল গতগন দেখেন হে এমি হুকামে হারাম কুরিমা কেবে আমি হুঙ্গে একং হারাম গতগন দেখেন হে এই গাদি দন নুনে কে কে গতন আর দেখে মোয়ে এই দু আল্লাহ রাসূল আ দন নানি এ রব্বুম হে তোমাকি এ রব্বুম হে তোমাকি আল্লাহ হারাম করে বেচেন হালাল করুন এই রব্বুম কামগে দাওয়াত না ভাইয়া এখন এবসিনা কা মুদ্দা গেনে নে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হালাল করে দিয়েছে হারাম করমেন আদি হারাম করে দিয়েছে হালাল করে এই একগতা কি অনেকগতা কি এই নিহা কবুল ইয়াসানি সারাকা কিমান নাম হারাম এমি নিয়েছে কিমান নাম মিয়ে নিয়েছে হারাম এম বলো আল্লাহ হালাল করার জন্য সবাই আমি তো নষ্ট না এনা ইব্রাহিম সালাকান হারাম এ খিলাফ মিসালাকান মিহা কো এনা তবিয়াতান গুলে খাইছে আল্লাহ হালাল করে দি এ মিসালাকান মুখে উমাং এন এন আজম কাঁড়া গেলি ইয়াকুনাই মাসালে ইয়াকুনাই মাসালে এই ইয়াকুব আলাইহিস সালাম ইয়াকুব আলাইহিস সালাম কালে ইফানু গে নাফসে কালে ইফানু হারাম করে বি জামাল মাস ইয়াকুব আলাইহিস সালাম এ ইসরাইল এ ইসা গো ফানু গে দারে কালে এই কুরআন গো আলিম নাসু গো আল্লাহ বে বাহি করা দা ইল্লা মা হাররামা ইসরাইল আলা নাফসিহি মিন ক্বাবল আন তুনাজ্জাল আত-তাওরা তাওরাত বা আলিম গো মা কুনিন ইয়াকুব আলাইহিস সালাম কালে ইফানু ক্বাবল নাফসান হারাম করে বিয়ে জামাল মাস জামাল মাস কালে ইফান হারাম করে বিয়ে কালে ইফানু ক্বাবল নাফসা এই কালে ইফান এ মাস ফারিক কুলে মে কালে ইফানা বে গতে কালে ইফানু গায় গায় কো কমিস কালে 20 চক কালে চিনিকুম এ মে কালে ইফান কি হারাম করে এ কালে ইফানু ক্বাবল নাফসা এ বিসমিয়া কালে ইফান মুসাম গায় এ বিসমিয়া কান মুসাম গায় কালে ইফান এগোতাম মাস সেই মেহিন নামা বেশ মিউ না ইবে গোতা মিয়ে নিয়ে চিত্তি মান্না হারামে মিয়ে নিয়ে চিত্তি মান্না হারামে এগোতা বুনুম বেশ এই মি আয়াতকে দেখুন হিমেন গেন্দা আল্লাহ ওয়াহি কুরআন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু এ ইমান দে জিনিস তাকুননে লা তুহাররিমু তাইয়িবাতি মা আহাল্লাল্লাহু লাকুম তিবামে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হালাল করে রিয়েতি তাকে তিবামে হারাম না কুরাশে ওয়া লা তাআতাদু ওয়া দিহাদ দুফানু লা আনদাশে ان الله لا يحب المعتدين ادي الله سبحانه وتعالى حد قال هذا من هذك الذي من حد قال في متانغا كلاغ حرام قرب بتكتي حلال قرب كم ادي كلاغ حلال قرب بتكتي ام من نفسهم حرام قرب كن وتميهم نن كم حرام قرب كن تي حرام كم فتوى الله سبحانه وتعالى نيكن تبيان قرب ذا في علم رنا يتنجيني إن الحلال بين وإن الحرام بين وبينهما أمور مشتبهات رسول الله سبحانه اسمه قرباني حلال كان تتمني الله بيان قرد ذا في الله رسول هذه حرام كان تتسني كلانج يا كلانج رسول بيان قرد ذا في إذا ما دعوة شبه كان تتفي هذه حرام كان حلال كان نيجة عامون كان مسجينه جينا ميهنا كا أي حرام كان كمين حلال كان كمين علم رنا نيجة لا يعلمون كثير من الناس نيستهم كترين جنا بيكن إيه حكم النيجة نيجة بعور شو ما كان تتعي بحتي دني دوا علم رنا كي كان جاني علم رنا سؤال كورا كان كم جاي كوريجا إني سبب كي فمن اتقى الشبهات فقد استبرأ لدينه وعرضه الشبهة كانت تتكون ركاتر ويجن في ميها إنا جدينا إنا جابر إنا ركاتر كفية ومن بقى في الشبهات الشبهة كانت تتوتر بدجن في ميها هذا الناشئ بقى في الحرام إنا حرام كانت تتوتر ونان كان كشوات إما يشبهها كان تتنعي به حرام حلال إن النعج كان تتتا إكما به قطن سؤال القرآن ميهم سؤال القرآن المرينا سؤال كم يحكم هو داشة ينون ناشة سؤال القرآن كورني كتير ينون ناشة قد جيا حرام كان تتتا كتير إن ينون نان كان كشارة الله رسول الله عليه الصلاة وقلوا مما رزقكم الله حلالا طيبا واتقوا الله الذي أنتم به مؤمنون التبانيهم تبانيون الله سبحانه وتعالى دبي رزق حلال وتوغا كاش ريتي وتوغا حلال رزق كاش تبانيون الله دبي حلال رزق كاش واتقوا الله الذي أنتم به مؤمنون بآيات الله سبحانه وتعالى ورب رسولنا بيان وقلوا مما رزقكم الله حلالا طيبا تبانيون الله دبي تكتيك تري حلال تكتيك كاش أما ميجي كمان يكون يتعدي حلال نون تكتيس الله دبي kitam me mera allahum de vaache bisna kanu keve allahum de vaache bisna kanu keve ena adi haram gotu ke ta sallam de vaache shakke bisna allahum de vi kanu li bene bisna em allah de vi ta ke tige terein hala ad ta ke te ba nu kaash ei huriya chim var kur va farata ke allah insana huriya ech ei haram ech kam gawe sana ale ech kam gawe yas ei allah gama shiya to ke darung ena ngeti li bene em ek lang de vi ta ke tige terein hala ad ta ke te ba nu kaash اتقوا الله الذي انتم به مؤمنون اي تبانيهم فراتكم ايمان و الله التقوى والرواش تبانيهم فراتكم ايمان و الله تبانيهم تقوى والرواش اي بهي تكتي كيو مكرن غلط بلا ايك زردك من بروس حرام اتش بيانو ديشه زردك من بروس حرام اتش بيانو ديشه تبانيهم كاتك تيتن سوبكي هرغلو كتيرن حرام اتش غوس فيا اينك سارس تو الكم الله قبول نقرب salis to ga alkom ba ga bulen qurbane kuda kuda etikulen haram go to ga ena ga hadana ga ena dies en kam tebami allah habbiru wa tibash allah habbiru wa tibash tebami hum ka ta ke tigaya ai tebami hum andani go to ga hoda ta ke tig allah habbiru wa tibash aswala me bebo haram ta ke chabe الله حلال قربي حلال گتوگا آمدنی ہودائیں کیوں حرام کم ایک کوگین ہودائے تیو سراما مثال کہ ہمیں مسگن سکا بیا پاری میہ کو پھسی حرام مدا تکیکا اینا نہ نہ گتوگا ہودائے فوا مدلے گینا بیا پاری پھسی بیا پاری کا آمدنی ایک کم حرام مستوات کے تیبے مستوات کے تیوی کیا گینا لبن پیسہ گینا آمدنی ایک کری اینا اوری ہے چن حرام کہانت کن کوگین اج بلا فعل بلا کن تک کوگین ہو دا فیسا اینا حرام ایتی کیا فی ہے حرام اچھی انہوں نے گھر بنا گئے ادھی ایک مس چاہ فی ہے دعا حق رس اللہ اینا کی دعا ہے بس جا بے مغد دے بان ای حدیث کچھ گئے بانگ ام من با آمدنی کی ای محر البغی وحلوان الكاہن ای اڑو انگھنوں استعمال کوگین فیسا ہو دا اڑو انگھنوں امی ہوں کوری زمانوں گا امی ہوں اڑو انگھنوں tibe nitan ta ba tibba den firi hinun an nan den egen emi hun oda am den emi hun ge alwan hinun ta den bahulwanul kahin adi kahinu miya kahanat kon kok gen oda am den ei allah emme nu ba go to galib di am ta এই হারাম হচ্ছে, এগোতম হো। দেখুন আল্লাহ সুবহান ওয়া তাআলা হারাম করে দিবি কমে মাসাক্কা তাকুন কমে ওয়াসিলাতে বেনুন কগ্গেন হো দেখুন মেচ্চাঙ্গারা এই করবো তাকাব ধন্যবাদ এইটা আরাফাতে আল্লাহ হারাম করে দিবি কমে মাসাক্কা তেগ্গে নাতিজা হারাম আর আল্লাহ হারাম করে দিবি কমে ওয়াসিলা তেগ্গে নাতিজা হারাম না এবার বিধবা বিধবা আমার টাকা আমার তো হোক মাচ্চাঙ্গি হো দে ফায়সা এই হারাম হচ্ছে আল্লাহ হারাম করে দেয় মানে এই বিধবায় কি এই দিনু গেদে মেনু বেতন চলে দিনু গা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বানি শাররুল উমুরি মুহদাসাতুহা মি দিনু গা করে মেনু বেতন কি দিনু গা আলাক করে বেতন থাকে দালিলেন হুজ্জাতেন নীতি করে বেতন থাকে ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআ ইফাদান করে বে কমে আকাম কি বিধবায় কে ওয়া কুল্লু বিদআতিন দালালা আদি কমে বিধবায় কি এই মাগফিরাত মাকে ওয়া কুল্লু দালালাতিন ফিন নার আদি কমে মাগফিরাত মা বানি আরকা এবার রাসূলুল্লাহ শিরকে কমকে ফায়সা হাওদি বিধবায় হাদায়গান ফায়সা হাওদি কুরাফি আমালে কমকে ফায়সা হাওদি এহুরি হ্যাঁ কামেন হারাম এ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হারাম করা কান চাপতাং এই এই হারাম কামের গে মাচ্চা হোদে কমে ফায়দা কি হারাম হচ্ছে তোমার ব্যাপার আর বিধবাকে তার ফেরবেন করবাহ মানে এই দিনুগে নেং আকামে দিনুগে আমালের গে নামুগা এবার আল্লাহ কুত্তম বুমুগে হাইসিয়া তুম এ না এখান কপি এবার বিধবায় এর দুনিয়াবি কান্দে থাকা নোয়ার নানা বিধবায় দুনিয়াবি কান্দে থাকা নোয়ার নানা বিধবায় এই দুনিয়াবি গতম করে কান্দ থাকে এর দিনুগে আলোকামে মোরাদ কি আলোকামে আলোকামুগে দায়রা একা এ না একা দিনুগে সার্বিক গতম হুজ্জাতের নেতি দালিলের নেক কামে নুয়ে এই আসল বিধবায় কি দিনুকে তেরিয়া দুনিয়াবি খামে নুন নানি বিধবায় কা চালে কার কার হচ্ছি মা তিন দাবট হচ্ছি এই করে জামান গৌরী হচ্ছে সে নুম হই এই দুনিয়াবি কান্ত তাঙ্গে হচ্ছে নুন নানে বিধবায় কা বিধবায় আমি বান্নানি সারবি কান্ত তাঙ্গে তেরিয়া বেদ্দে বেদ্দে আ কান্ত সারবি কান্ত তাঙ্গে তেরিয়া বেদ্দে আ কান্ত এই বিধবায় কা বা দেন মিসালে কার রাঙ্গাল হেও বিধবা এহেন বুনা আমি হুন না ইলমেরি রাদ্দু দে বাফা এইবার নু বাহেন আছে হাইগত বেয়া এমি হম দালি রাখে এর দালি রাখার নাগানি মি দালি আমার ওকে ফানুই দাল বল নিয়ামাতিল বিধু আতু হাদি কি হ্যাঁ রাঙাল বিধু এং হেমি এই তারা আবি হুনা মাদু এখানে এক ফান এং ইমাম এক ফাহাতা ইশান মাদু ফাহুম মিস্তাকুন জামা করা দেয়া কেলে এক ফান ফাহাতা যেহে বাডায়াগে মিস্তাকুন নব্বাল লালা বিদালওয়ানি নিয়ামাতিল বিধু আতু হাদি মি কি হ্যাঁ রিয়েতি বিধু এং এ এর দালি রয়ে এমি হম বলেন এমা বিধু এবে রাঙাল বিধু এতাঙ্গে বিধু এনি এগে লফজি মানা এগেনেস লফজি মানায় গেনে সেন শরী মানায় কেন শরী মানায় বিধুয়া গে লফজি মানে কি আ মেয়ার কমে আ কম কম রে বেন করে এ লফজু হামে ফদান কুরআন গে আল্লাহ হে করে আল্লাহ মানি মা কুনতু বিদআম মিনার রুসুল তিমান কালে ফান কে রাসূল গে তেন বিদআয় কি মেন নুনে এবহি আ আ রাসূল কি মেন নুনে কুরিম বসানি হাম রাসূল আসফে আলাকা কম হে না বে কালে কি মেন নুনে কি মানে এতাং গে সেনি আ এ মানায় গে বেন করে লফজি মানায় মেয়ার বাই লফজু তেন মোরে আরবি বাহু গা লফজি মানায় গা আদি শরু ইমানায় গা বেন কুরব মিসাল কা সলাত এই নামাজ এই শরু ইমানায় এই গে লফজি মানে কি দোয়া গুরুয়ান গা আল্লাহ বান্দে মানায় গা লফজ ইস্তেমাল কুরব ফা আল্লাহ হে কুরব ইন সলাতাক সাকানুল লাহুম কালে গে ফান ইবামি হুন নাক কো দিবা দোয়া এমি হুন হিং হাম জে হুক জে হুম কাম গবান সলাত ইন সলাতাক সাকানুল লাহুম এতাং সলাত ইয়ানি দোয়া গে মানায় গা আল্লাহ ইস্তেমাল কুরব দোয়া গে মানায় দেন হামে ফাদান সলাত গিনা গিনা মাকাম তা হবে বেন করা দাখরি এই নামা আদমি আর গন মেমি কেনা মা এই শরবি গতম একে মা ইয়ার কমে লাফজে একে লুগাবি মানে কে শরবি মানে বে শরবি মানে কি একে লাফজি মানে এ ফান্নে গে আহল ওয়েরিং এমি হুঙ্গে আমিল না মানে কাং এতি আমরায়ন কারিনা একা একুগা এ এমনি কেনি শরবি মান হতে ইস্তিলাহি মা এগো তুম বিদয়াগ লাফজি মানে এই শরবি মানে কি মি শরই মানে কি দিনুগে আলোকান তত্ত হগে তেরেগে দালিল নেতি কুরবে আকান তত্ত এই শরই মানে একামে নু উমর গে ফান কুরবি নিকাম বালা দালিল একলে গে ফান কুরবি আকামে নু এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কি ফুন সাবিতু জামাআতু গে তারাবিহ নামাজ কুরবি কাম আকামে নু নু গে ফান কুরবি সাবিতু এমা এ এমি হন নাগা বাই দালিল তাই গে তেরেঙ্গে দালিল এমা এ এক কথা কাজ বিধবার আঙাল কামা কাদ দালিলেন না গে دم مساك الدنياوي كانت تتوقع لك كانت تكبر ودانك مغدى لك رسول الله صلى الله عليه وسلم مدينة هجره بدأ النبي روغا مدينة انصارية بيكالون امي هو قدر رو تأبير قرب اي جوڑ قرب اي جوڑ قرب ايرون ابا قدر ابا لبه رجينا لبه راجي اسمي جمهوري مهوا قال ايك چي قوة كانت تكبر رسول الله صلى الله عليه وسلم فني وداعي كريفان أبي كلنا بدارون تي بعمر تي كان تنو قرآن إنما هي إنه الله كشيء متي بعمر أبو إفراد ده وكيل قرآن واقع كي مراد أنا عارم ما دوي كدرو ما دوي جميعه كنو قرآن أبي كلا دعى أبي كلا عن رسول الله صلى الله عليه وسلم عن شكوى النبي شكوى النبي ما حدث قرآني أنتم أعلم بأمور الدنيا الدنيا كانت تبودك كي بعمر نشين جاني تي مكليفان أبو بودا دنیا کان تا مسئلہ ہے تے ابھی میں نے یہ رنگل کمے کو تو پھرنے کو تا کان تا قراش دنیا وی کان تا اے دنیا وی کان تا کو بھی دو نہیں دینی کان تا تو تیرے کا بدو اللہ نے ونی دین فرہم کو دے دے قران مسوت دلیل ثابت وان دین دینن اترن اچے اترو کرمو اترو کرمو کریما حیات کے بنو ونی کی کے دین فرہم نونے انو تے بنو عائشہ کے فان وی دار ونی دین کمیں اترو کو فمی ہے بدوین ہدا فمی ہے دینو گا اینا ادا وا کری اللہ کے رسولا اکلاں کے رسالت میں استقدنا فور کو دمو گا خیانہ اتر وی کماشے اللہ ونی کن دو کو ربا کی کیت قران گا الیوم اکملت لکم دینکم واتممت علیکم نعمتی ورضیت لکم الاسلام دینا میں تم اللہ تبارک و تعالی کے دین فوری ہم کو دے دے اللہ وحی کو ونی دین فوری ہم کو دے دے تن فوری ہم دین دین کی دنگے بسم یہ کن نہیں دلیلن نتی ایک طرح اچھے وید دے ادی مدینہ اچھے انہی کو فی میہا در ناش اینا مدینہ گنجہا لگا فی گنجہا فی اینا مدینہ گنجہا لگا فی اینا اللہ سبحانہ وتعالی فوری ہم قرب وافوا دینہ کے مدینہ کی احمد دیکھو لوں مسلم پر اللہ اے حدیث ہوئے ہنڈر دیکھ یامے دو ہوگا اے کلیفانو کے امت کے میس تکم دانے اے کومے امت کے نبی کن اوننا نے دو ہوگا فین ہار دی بیفا رسول اللہ صلی اللہ علیہ وسلم دی فاوا حوض حوض دانے می سوار دوا اے کلی گفان ور گائے گفان کن اترم بڑو با ایک ملائکہ دے کن وہی کول لگا صحابی سے مقابل کے سے اے کلی گفان اگو تو وہی کول لگا اے کلی گفان دال امتی تیان کہیں فان کو متو میہونے متو میہونے میہ دو کلا بار کے مو ملائکہ بے کلم ودال وانے کلے فان انگ وڈے نو گنے کلے فان دنیا وڈے گتی میں میہ دین گنا بدل تے تینو افد دی آکان تتے کلے فان انگ وڈے نو گنے اہی دے کلے فان ودال وانے میہ اوہ در قران ہے تینو کلے فان اوہ در قران بیتو ورین یہ قران عمل تک قبول نو کرے وین بیتو متی گون نہ ہند شرک ای توحید کو ایدی کول بیتو ای سنت دے ایدی کول بدو هداني هسون نمو قرائل هذه شيرون قتر بعد جميعها توحيد مقرائل مديتي وكي مديت كلمة إذي قلو أي سبحانك الله بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك